صلى عليه وعلى آله وأصحابه وأحبابه وأتباعه وأزواجه وأهل بيته أجمعين. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وخير الأمور عوازمها، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فقد قال الله تعالى في الكلام المجيد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. النار يعرضون عليها غدوا وعشيا، ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب. وعن البراء بن عازب عن النبي صلى الله عليه وسلم: إن الرجل إذا سئل ويقول أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله، فذلك قوله تعالى: يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة، ويضل الله الظالمين، ويفعل الله ما يشاء. মুত্তাফাকুন আলাইহি। মানুষের জীবনের চূড়ান্ত ঠিকানা সম্পর্কে আজকে এখানে বলা হয়েছে। আল্লাহ পাকের জন্য যাবতীয় হামদ, তিনি আমাদেরকে আমাদের চূড়ান্ত ঠিকানা জানিয়ে দিয়েছেন, এবং সে কারণে দুনিয়াতে মানুষ স্বেচ্ছাচারিতা থেকে অনেকটা নিবৃত্তি লাভ করে ধন্য হয়েছে। সকলেই বলুন আলহামদুলিল্লাহ। এবং দরুদ সালা সেই নবীর সামনে যিনি আল্লাহর বাণী বহন করে সে আসমানি হিদায়ত আমাদেরকে দান করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, সে শেষ নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যাবতীয় দরুদ সালাম। আমরা চোখে দেখি এটা বিশ্বাস করি, যা দেখি না ওটা বিশ্বাস করি না, এটা মানুষের স্বাভাবিক প্রবণতা। আউট অফ সাইট আউট অফ মাইন্ড। এমনকি এই দুনিয়াতেই আপনার অত্যন্ত নিকটতম কোনো আত্মীয় যদি চোখের আড়ালে চলে যায়, তার প্রতি কিন্তু আপনার আকর্ষণ ঢিলা হয়ে যায়। আপনার ছেলে ঢাকাতে চাকরি বাকরি করে, আর এক ছেলে কাছে থাকে, নিঃসন্দেহে যে ছেলে কাছে থাকে তার দিকেই আপনার আগ্রহ সবসময় বেশি থাকবে। ছেলে খেলো কি না খেলো, কোথায় গেল না গেল, কিভাবে আসে না আসে, সবসময় মাথায় একটাই ঘুরপাক। কিন্তু যে ছেলে বিদেশে প্রবাসে চাকরি বাকরি করছে, ধরুন সৌদি আরবে আছে বা কুয়েতে আছে বা অন্য দেশে আছে, সে যখন একটু ফোন করে তখন একটু মনে আসে, বা মাঝে মধ্যে একটু ওদের খেয়াল হয়, যদিও ওটাও রক্তের সন্তান এটাও রক্তের সন্তান, কিন্তু আউট অফ সাইট আউট অফ মাইন্ড, চোখের বাইরে তাই মনে নাই। এটা স্বাভাবিক প্রবণতা। যতদিন পিতার সামনে ছিল খুব মহব্বত করেছেন, তাকে সম্মান করেছেন, শ্রদ্ধা জানিয়েছেন, পিতার মৃত্যু হয়ে গেছে, প্রথম দু তিন দিন একটু মনে খুব ব্যথা লেগেছে, আস্তে আস্তে আস্তে আস্তে স্মৃতি হারিয়ে গেছে, এটাই কিন্তু স্বাভাবিক। যদি এটা আল্লাহ পাক না দিতেন মানুষ শোকে দুঃখে মরে যেত। আর এই কারণে হাদিসে এসেছে তিন দিনের বেশি শোক করতে নাই, তিন দিনের বেশি শোক করা যাবে না। তার মানে অটোমেটিক্যালি প্রকৃতিগত ভাবেই তিন দিনের পরে আপনার শোক কিন্তু হালকা হয়ে যায়। এইখানে গিয়েই মানুষ চিন্তা করতে পারে না যে তার মৃত্যুর পরে আবার কিছু আছে, কারণ ওটা দেখা যায় না। আমি দেখছি মানুষের চলে গেল, বাস তার চূড়ান্ত ঠিকানা শেষ। এতদিন ধরে লোকটা আমাদের সামনে ছিল, এই কাজ করেছে, এটা ভালো করেছে, এটা মন্দ করেছে, আমরা সব তুলতে হিসাব করতে পারি। মৃত্যুর পরে আবার যে ওই লোকটা নিয়ে বিচার আচার হবে, এটা কিন্তু আমাদের চিন্তার বাইরে, এটা আমাদের জ্ঞানের বাইরে। এই অদৃশ্য জগতের খবর যিনি নিয়ে আসেন তিনি হচ্ছেন নবী, তিনি হচ্ছেন রসুল। এটা দুনিয়ার কোনো জ্ঞানী মানুষের ক্ষমতা এটা কুলাবে না। মেহরাজের ঘটনা যখন ঘটল, চোখের পলকে মক্কা থেকে তিনি চলে গেলেন বায়তুল মুকাদ্দাসে, সেখান থেকে গেলেন সাত আসমান পেরিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, সেখান থেকে আবার ব্যাক করলেন, সমস্ত নবীদের নিয়ে তিনি সালাত আদায় করালেন, আবার মক্কা চলে গেলেন। তখন কড়ার বেলা শিগল নড়তেছে, কত দ্রুত সময়ের মধ্যে এতগুলো কাণ্ড ঘটে গেল। সকালবেলা যখন বলা হলো, কুরাইশ নেতারা বললো এটা মিথ্যা কথা, হতেই পারে না, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে এক মাসের রাস্তা, আসতে আর এক মাসের রাস্তা, যেখানে সাধারণভাবে উঠে যেতে দুই মাস সময় লাগে, সেখানে মোহাম্মদ চোখের পলকে গেল আর এলো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা ধোকাবাজ ছাড়া ভণ্ড নবী ছাড়া কিছুই না। সমস্ত লোককে হইচই শুরু করে দিল, এমন সময় আবু বকর রাস্তা দিয়ে আসছেন। লোকেরা বলছে, এই আবু বকর শুনছো, তোমার এই পাগলটা কি বলেছে, এক রাতে বললে মেরাজ করে এসে কোথাও তার লাখ ঘুরে এসে পাগল ছাড়া কি। তখন আবু বকর কি জবাব দিয়েছিলেন, শুনে রাখো কুফার কুরাইশ, আমি মোহাম্মদের মুখে এর চাইতে কঠিন কঠিন কথা দৈনিক শুনে থাকি, কি সে দৈনিক আরশের খবর আমাদেরকে দেয়, আসমানের খবর আমাদেরকে জানিয়ে দেয়, আর তুমি তো মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস দুনিয়া টু দুনিয়া, এ তো কোনো হালকা ব্যাপার। সুবহানাল্লাহ বিহামদিহি, সমস্ত লোক থ হয়ে গেল, বলে কি এই কথা আল্লাহ নবীর কানে এলো। আবু বকর এই সাক্ষ্য শুনে তিনি খুশি হয়ে বললেন, তুমি আজ থেকে সিদ্দিক, তুমি সত্যিকার অর্থে আমার নবুয়াতকে সত্যায়ন করলে আজকে, এই জন্য আমরা আবু বকরের নামের সঙ্গে সিদ্দিক যোগ করি। যে একটা অবিশ্বাস্য বিষয়কে তিনি বিশ্বাস করলেন কেন, যে এই মানুষটা আসমানের খবর আমাদেরকে দেয় যেখানে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, আল্লাহকে যাওয়ার ক্ষমতা কোনো মানুষের আছে, কোনো ক্ষমতা নেই, অথচ সেই কালাম যে লোকটা আমাদেরকে বহন করে শোনায়, আরে ওই লোকটা যদি বলে যে আমি গিয়েছিলাম এই দুনিয়া টু দুনিয়া, ও তো কোন ব্যাপারই না। মৃত্যুর পরে আপনার আমার কি হবে এ খবর আমিও জানি না, আপনিও জানেন না। এই অজানা বিষয়ে সন্ধান তিনি দিচ্ছেন, তিনি হচ্ছেন আমার আপনার প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। তিনি বলছেন বারাবিন আজব থেকে হাদিসটা এসেছে, যখন মানুষকে কবরে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তখন সে উল্লেখ ক্রমে বলে দেবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, এই কথাটি বলেছেন আল্লাহ পাক কোরআনে সূরা ইব্রাহিম 27 নম্বর আয়াতে, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ রসুল নিজে কবর আজাবের বিষয়টি কোরআন দিয়ে প্রমাণ করে দিলেন। বহু মুসলমান এই পৃথিবীতে আছেন, অত্যন্ত বড় বড় জ্ঞানী পণ্ডিত মনীষী, তাদের নাম নিলে আপনারা লজ্জা পাবেন, তারা কবর আজাবকে বিশ্বাস করেন না। তারা বলতে চান কবর আজাবের বিষয়টি কোরআনে নাই, হাদিসে আছে কিন্তু সহি নয়, অতএব এই বিষয়টি নিয়ে আমাদের মাথা ঘামানোর দরকার নেই, ভালো মন্দ যা কিছু হবে একেবারে সেই কিয়ামতের দিন হবে, মাঝখানে কোনো ওয়েটিং রুম নাই। এই মতের লোকদের সংখ্যা কিন্তু নিতান্ত কম নয়, বাংলাদেশে যারা আমরা বস্তুবাদী ধর্মনিরপেক্ষ লোক আমরা বসে আছি, তাদের দৃষ্টিতেও এই বিষয়টি অযৌক্তিক বিধায় এটা বিশ্বাসযোগ্য নয়। যারা যুক্তি দিয়ে উক্তি যাচাই করেন, তারা সবকিছুকে যুক্তির নিরিখে বিচার করেন, যেহেতু মৃত্যুর পরবর্তী জীবনটা সম্পর্কে আমরা যুক্তি দিয়ে প্রমাণ করতে পারছি না সিরাফ রসুলের জবান থেকে এবং কোরআনের আয়াত থেকে, সেহেতু ওই যুক্তিবাদীরা এটা মানতে নারাজ। হ্যাঁ, যুক্তি কিন্তু আমরা দিতে পারি, সে যুক্তির ফলে এখন অনেকে চুপ হয়ে গেছে। ধরুন আপনি রাত্রের স্বপ্ন দেখলেন, এমন স্বপ্ন যে আপনি চিৎকার দিয়ে কেঁদে উঠেছেন, পাশের খাটে আপনি শুয়ে আছেন, আপনি স্বামী, স্ত্রী কেঁদে উঠেছে, আরে কি হলো, তোমার কি হলো, যে গায়ে হাত দিয়ে নড়াচড়া করলেন, বললেন ঠিক সাইড চেঞ্জ করে এসো, অনেক কিছুই বললেন, অথবা বাথরুমে উজু টুজু কুলুটু করে উজু করে এসো, বলুন আপনি কেন কাঁদলেন, জিজ্ঞেস করবেন, উনি জবাব দেবে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি, ভয়ে আমি কেঁদে ফেলেছি। এটা স্বাভাবিক কথা, সবার বাড়িতে এগুলো হয়। স্বপ্নের এই প্রতিক্রিয়া আপনার দেহের উপরে এমন বেশি হয়, অনেক সময় ভয়ে মানুষ মরে যায়, সমস্ত দেহ থাকতে কাঁপতে থাকে, ওঠার পরও সে স্বাভাবিক হয় না। তো সাধারণ একটা স্বপ্ন আপনার দেহের উপরে কেন এই প্রতিক্রিয়া সৃষ্টি করল বুঝতে হবে, রুহানি জগৎটাই পৃথক, এই গোস্তের সঙ্গে এর কোনো সম্পর্ক নাই। রক্ত মাংস একটা খাসা মাত্র, রুহটা একটা সম্পূর্ণ আলাদা সত্তা, স্রেফ আল্লাহর হুকুমে আসে হে রসুল, ওরা জিজ্ঞেস করছে তোমাকে রুহ সম্পর্কে, ওদেরকে বলে দাও আর রুহ মিন আমরে রব্বি, রুহ হচ্ছে আমার পালন কর্তার একটা হুকুম মাত্র। সেটা কেমন, তার প্রকৃতি কেমন, চরিত্র কেমন, সাইজ কেমন, কিচ্ছু বলার ক্ষমতা আপনার নাই। দুনিয়ার সমস্ত বিজ্ঞান মন্ডলী আজ পর্যন্ত ব্যর্থ রুহ সম্পর্কে কোন থিসিস করতে, রুহটা কি আজ পর্যন্ত বলতে পারবে না। সেরেফ আল্লাহর একটা হুকুম, ওই হুকুমের সামনে মাথা নত প্রত্যেককেই করতে হবে। ফিরাউনকে করতে হয়েছে, নমরুদকে করতে হয়েছে, আমাকেও করতে হবে, আপনাকেও করতে হবে। ওই হুকুমের সামনে চ্যালেঞ্জ করার ক্ষমতা কোনো মানুষের নাই। প্রশ্ন হলো ওই হুকুমটা কি, যেহেতু ওর কোনো জবাব আপনি দিতে পারেন না, অর্থাৎ ওর ভিতরকার কোনো খবর আপনি বলতে পারেন না। ওই রুহানি জগতে কিছু কিছু টাচ শব্দের মাধ্যমে হয়, আজ পর্যন্ত মানুষ বুঝতে পারেনি স্বপ্নটা কেমন কেন হয়। এইভাবে আমাদের মাসিক তাহারিকে পরপর কয়েক সংখ্যা স্বপ্নের উপরে বড় আর্টিকেল চলে গেছে অনেক আগে। স্বপ্নটা কি জিনিস, স্বপ্ন কেন দেখে, কি ব্যাপার স্যাপার কি। আল্লাহ রসুল নবুয়ত পাওয়ার আগে ৬ মাস ধরে স্বপ্ন দেখতেন, আর রুইয়া সালেহা মাশা সিদ্দিকা বলছেন যে সে স্বপ্ন উনি যাই দেখতেন তার সত্য প্রমাণিত হয়েছে, একদম সত্য। যাই রাতে স্বপ্ন দেখতেন পরদিন সকালে ঠিক সেম। এজন্য স্বপ্নকে নবুয়তের ৪৬ ভাগের এক ভাগ বলা হয়, তার মানে ২৩ বছর নবুয়তের জীবনে প্রথম ৬ মাস হলো স্বপ্ন, ওই জন্য বলে ৪৬ ভাগের এক ভাগ। স্বপ্ন মানুষের জীবনে কেন আসে এটা জব যেহেতু বিজ্ঞানীরা দিতে পারেন নাই, অনুরূপ ভাবে রুহানি জগতের ঘটনাবলী সম্পর্কে কোনো জব দেওয়ার ক্ষমতা যুক্তিবাদী মানুষের নাই। ওটা একমাত্র ক্ষমতা আছে আল্লাহর, এবং তিনি তার নবীদের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। অতএব যেমন আপনি না দিকে আল্লাহকে বিশ্বাস করেন এটাকে ঠিক তেমনি বিশ্বাস করতে হবে। আপনাকে এক থাপ্পড় লাগিয়ে দিলেন, লাভ দুটলেন, কেন লাভ দুটলেন, আপনি দেখতে পেয়েছেন যে ব্যথা লেগেছে, ব্যথাকে দেখা যায়। আপনি মারলাম হাতের পরে হাত পড়ল, ব্যথার এই যে অনুভূতিটা এটা তো দেখা যাচ্ছে না, ইটের পরে ইট রাখছে আমরা, কি হয়েছে, মানুষ মানুষ থাকবে তা কি হয়েছে, ছেলে তো কোলে নেন, ব্যথা লাগে। কিন্তু থাপ্পড় দিলে যখন জোরে মারা হয় তখন শরীরে একটা ব্যথা সৃষ্টি হয়, এই ব্যথার অনুভূতিটা চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। ঠিক স্বপ্নে আপনি যে কঠিন ভাবে আজাব ভোগ করেন এটা দেখাও যায় না, পাশের লোকও টের পায় না, আপনি অনুভব করেন। সেই অনুভূতির কারণে আপনি ভয়ে ছটফট কাঁপতে থাকেন, কান্দে কেঁদে উঠেন এক পর্যায়ে, এটা হলো রুহানি আজাব, ওটা হলো কবরের আজাব। কবরটা, কবর অর্থই হচ্ছে ঢাকনা, ঢাকা জিনিস। আমরা যেহেতু মানুষকে মাটির তলে কবর দিয়ে থাকি, ওই জন্য ওটাকে কবর বলা হয়। আরে কবর আজাব হবেই, যখন তাহাজ্জুদ সালাত আদায় করতে ওঠেন কি দোয়া পড়েন, আল্লাহুম্মা আনতাল হাক্কু ওয়া ওয়াদুকা হাক্কুন ওলেকাউক হাক্কুন ওযাবুল কবর হাক্কুন ওর জান্নাত হাক্কুন ওর নার হাক্কুন ওর সাআত হাক্কুন ওর নবীউন হাক্কুন ওর মুহাম্মাদুন হাক্কুন, এতগুলো কথা আপনাকে বলতে হয়, সব হক। কবর আজাব হক, এটা আপনাকে বিশ্বাস না করলে মুসলমানে থাকতে পারবেন না। এখন তারা অমুসলমান, তারাও স্বীকার করতে বাধ্য হচ্ছে। এখন স্বপ্ন নিয়ে রিসার্চ করতে করতে তারা ঠিক পাচ্ছে না কি বলবো আমরা, এর কোনো জবাব তারা দিতে পারছে না। ফলে দুনিয়ার মানুষ এখন আস্তে আস্তে কোরআনের কাছে সান্ডা করতে বাধ্য হচ্ছে যে এমন কিছু আছে যে আমাদের যুক্তির বাইরে। কোরআন থেকে দলিল নাই, এই সমস্ত মোতাজিলি পণ্ডিতদের যুক্তি হচ্ছে কোরআনে এর কোনো দলিল নাই, অথচ কোরআনের দলিল অন্ত আল্লাহ নবীতে একটা বললেন, যেটা একটু আগে আপনাদের শুনালাম। আর শুরুতে যে খুতবা যে আয়াতটা পড়েছে ওটা হলো এক নম্বরের দলিল, সূরা মুমিন ৪৬ নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন আন্নার ইউরাদুন আলাইহা গুদুম ওয়া ওয়াশিয়া ইয়াউমা তাকুমুস সাআহ, আগুন তাদের সামনে পেশ করা হবে সকালে এবং সন্ধ্যায় এবং যেদিন কিয়ামত হবে। আদখলু আলা ফিরাউনা আশাদ্দাল আযাব, আল্লাহ বলবেন সেদিন ফিরাউনের বংশধরকে জাহান্নামের কঠিন আযাবে প্রবেশ করাও। এটা হলো চূড়ান্ত, কিয়ামতের দিনের আযাবটা হলো চূড়ান্ত আযাব। আর সকালে সন্ধ্যায় আমাকে আপনাকে যে জাহান্নামের ভাঁপ দেওয়া হবে, আগুন টাস করানো হবে, এটা এই আয়াতেই বলে দেওয়া হয়েছে। আন্নারু ইউরাযুনা আলাইয়া গুদুম ওয়া বাশিয়া, হাদিসে ব্যাখ্যা এসেছে যখন মানুষকে কবরে ঢুকানো হবে তখন অচেনা দুজন ফেরেশতা আসবে, যাকে মুনকার নাকির বলি আমরা, আসলে মুনকার মানে অচেনা, নাম কিন্তু মুনকার নাকির না, যেহেতু অচেনা জীবনে দেখি নাই এই জন্য ওর মুনকার নাকির বলা। তারা তাকে বসাবে, জিজ্ঞেস করা হবে, বলো মার রব্বুকা ওমা দীনুকা ওমান হাযা রাজুল আল্লাযী বুয়িথা আলাইকুম, তিনটা প্রশ্ন করা হবে, অন্য হাদিসে চারটা প্রশ্ন কথা এসছে। বলো তোমার রব কে, বলে দেব আমরা রব্বি আল্লাহ। বলো তোমার দিন কি, দিনই আল ইসলাম। এই মানুষটি কে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছিল, হাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই তো আমাদের রসুল। কোথায় পেলে তুমি এ কথা, কারা তো কিতাব আল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছিলাম সেখানে পেয়েছি। তখন ফেরেশতা বলবে শুয়ে যাও, আমার বলবো না শোবো না বাড়ি যাব, সন্দেহ হয়ে যাচ্ছে তাতে বাড়ি যাব। ফেরেশতা বলবে আমরা জানতাম তুই এই জবাবটাই দেবে, অতএব নাম কানা মতলব রুস, বাসর ঘরে নববিবাহিত দম্পতি যখন আরামে ঘুমিয়ে যায় তুমি সুন্দরভাবে ঘুমিয়ে যাও, এক ঘুমে একেবারে কেমত হয়ে যাবে, কোনো কষ্ট হবে না তার। আর যদি বলতে না পারি, যদি বলে হা হা লা আদরি, হায় হায় আমি জানি না, তখন ফ্রেস্টরা বলবে আমরা জানতাম তুমি এই কথাটাই জবাব দিবে, দুনিয়াতে বড় প্রফেসর ছিলে, বড় রাজনৈতিক নেতা ছিলে, বড় যুক্তিবাদী ছিলে, তোমার যুক্তির সামনে করে টিকতে পারতো না, এখন তো হা হা লা আদরি, কি ব্যাপার, যুক্তি দাও, এটা কে কথা বলতে পারছো না কেন, জানতাম তুমি এটাই বলবে, মোনাফেক তুমি। বাস শুরু হয়ে যাবে, দেখানো হবে মাকাদাহু মিনাল জান্নাহ, এই দেখো জান্নাতের ঠিকানা, লাফিয়ে বলবে আমি ওইখানে যাবো, আমি ওইখানে যাবো, জান্নাতের সুন্দর সুরভিত ভবন দেখে, সেখানকার সুন্দর গুল বাগিচা দেখে, সেখানকার সুন্দর সাজসজ্জা দেখে, সেখানকার স্বর্ণ রৌপ্য নির্মিত হর্মরাজি দেখে পাগল হয়ে যাবে। কারণ সব বস্তু ও তো দুনিয়াতে বস্তুবাদী ছিল, ও টাকা দিয়ে খালি বাড়াইবে না তো, খালি ব্যাংকে টাকা গুনতো, আগে এই খাটটা খারাপ ভালো খাট কেন, এইটা গেল ওইটা কেন, এই তাহলে করতে দুনিয়া খালি বিলাসিতের মধ্যে মগ্ন ছিল, ও ঠিক ওখানে ও ঠিক তাই করবে, যখন জান্নাতের ওই সম্বন্ধ চেয়ার টেবিল সব দেখানো হবে পাগল হয়ে যাবে, আমাকে ওখানে ঢুকো, আমাকে ওখানে দাও। ফেরেশতা বলবে না এটা তোমার জন্য নয়, এটা তোমার জন্য হতো যদি তুমি জবাবটা দিতে পারতে, তোমার ঠিকানা হচ্ছে ওই দেখা যায়, এবার জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, ভয়ে কাঁপতে না না না আমি ওখানে যাবো না, ওখানে যাবো না, বললে এটি তো তোমার স্থান, হা কে মক্কা দাও মানে না, এটি তোমার স্থান, এখানে তোমাকে যেতে হবে। শুরু হলে এবারে আন্নারু ইউরাদুন আলাইহা, সকালে এবং সন্ধ্যায় বারবার তাকে ওই জাহান্নামের উত্তাপ তাকে ভোগ করতে হবে, কবরে যতদিন সে থাকবে কিয়ামত হওয়ার আগ পর্যন্ত এই কঠিন কষ্টের সম্মুখীন আমাদেরকে হতে হবে। কিছুটা টাচ পাই আমরা স্বপ্নের মধ্যে, স্বপ্নে যখন দুঃস্বপ্ন দেখি আমরা, তখন যে অবস্থা আমাদের ঘটে ধরে নেন আপনার রুহের উপরে ওই ধরনের আযাবটা আসবে। আপনি যুক্তি দেবেন তো কই আমার হাড় হাড্ডি সত্য মাটি হয়ে গেল, তো কোথায় আযাব হলো, জি না, আল্লাহ পাক ইচ্ছা করলে আপনার হাড় হাড্ডিকে মাংসে পরিণত করে ওখানে আযাব দিতে পারেন, ইচ্ছা করলে সিরাপ আপনার রুহের উপরে আযাব দিতে পারেন, তার ইচ্ছা কোথায় দেবেন এটা আপনাকে বলে দেওয়া হয়নি। বহু মানুষকে তো বাঘে খেয়ে ফেল দেয়, ওর কবর আযাব হবে না, ওর কবর তো বাঘের পেটে হয়ে গেল, না রুহ তো খেতে পারেনি। বহু মানুষ তো নদীতে ডুবে মরে, পুষি শরীর শেষ, রুহকে খাওয়া যাবে, রুহ তো থাকছেই, সেখানে আপনার আযাব হবে, আযাব থেকে বাঁচার কোনো কায়দা নেই। এখন আযাব তো রেহাই পাবেন কি করে, আল্লাহ বলছেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইউযিল্লুল্লাহু যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশাউ। আল্লাহ রাসূল বলছেন যারা ওই দিন জবাব দিতে পারবে, কলমে শাহাদাত উচ্চারণ করতে পারবে, তারাই তাদের জন্য এই আয়াত নাজিল হয়েছে, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু, যারা দুনিয়াতে ইমানদার ছিল, দৃঢ় বিশ্বাসী ছিল, বিল কওলে সাবেতে, সুদৃঢ় কওলের উপরে, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, এ একেবারে এমন কলেমা এর কোন ব্যাখ্যা নাই, ফিল হায়াতে দুনিয়া ও ফিল আখেরা, দুনিয়াবে জীবনও তারা এর উপর দৃঢ় ছিল, মৃত্যুর পরেও আল্লাহ পাক তাদেরকে দৃঢ় রাখবেন এবং তারা জবাব দেবে, অত্যন্ত স্বচ্ছন্দে জবাব দেবে, তাদের জবানে কোনো জড়তা আসবে না, যারা দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় ছিল। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, যে সমস্ত মানুষ বলল আমার প্রভু আল্লাহ, আমার পালন কর্তা আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথার উপরে দৃঢ় থাকলো, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ পাক দুনিয়াতেই তাদের উপরে নাজিল করেন ফেরেশতা মণ্ডলীকে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারা এসে বলে না হে আল্লাহর প্রিয় বান্দা তোমরা ভয় করো না, তোমরা চিন্তিত হয়ো না, ওয়াবশুরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন, তোমরা সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাত সম্পর্কে তোমাদেরকে আগেই আল্লাহ পাক ওয়াদা দান করেছেন। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা তোমাদের আউলিয়া, ফেরেশতারা বলবেন হে ইমানদার ভাইরা শোনো, আমরা তোমাদের সাথী বন্ধু, ফিল হায়াতে দুনিয়া ও ফিল আখেরা, দুনিয়াতে এবং আখেরাতে, দুনিয়াতে এখন তোমার সঙ্গে আমরা আছি, মৃত্যুর পরেও কবরে মন কানে কি রয়ে যাবো সেখানেও আমরা তোমার সঙ্গে থাকবো, তোমার কোনো ভয়ের কারণ নাই। এই যে সুসংবাদ আল্লাহ পাক দান করেছেন কাদের জন্য, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা শুধু বলেছে আমাদের পালন কর্তা আল্লাহ, একটু কথার মধ্যে কাজও নিহিত আছে। হাদিসে ব্যাখ্যা এসেছে মান কওলা লা ইলাহা ইল্লাল্লাহ মান মাতা ওয়া ইয়ালামু আন্নাহু আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখালা জান্নাহ, দুই ধরনের বর্ণনা আসছে হাদিসে, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো এবং সে দৃঢ় বিশ্বাস নিয়ে মরল যে আমার আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, অবশ্যই সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। দৃঢ় বিশ্বাস কতজন মানুষের মধ্যে আছে এখানে নিয়ে প্রশ্ন। হাসান বসরিকে জিজ্ঞেস করা হচ্ছে, হাসান বসরি তুমি কি মুমিন? চিন্তা করুন, হাসান বসরি কে, নামটা যা সবাই জানেন, বিখ্যাত তাবেঈ। হাসান বসরি এত প্রসিদ্ধ ব্যক্তিত্ব ছিলেন সেই যুগে এবং এই যুগেও, যার ইমানদারের তুলনা হয় না, তাকে প্রশ্ন করা হচ্ছে হাল আনতা মুমিন, তুমি কি মুমিন? কি সাংঘাতিক কথা চিন্তা করেন। হাসান বসরি বলছেন ইন কুনতা তাকুলু আন্নাল ঈমান আন তাশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফা আনা মুমিন ওয়া ইন কুনতা তাকুলু কামা ক্বালা আল্লাহু তাআলা ফী কালামিল মাজীদ ইন্নাল মুমিনুনা আল্লাযীনা আমানু ইন্নাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু উজলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইয়ুকীমুনা সালাতা ওয়া ইয়ুতুনা যাকাতা উলাইকা আল মুমিনুনা হাক্কা। এই আয়াতের আলোকে যদি তুমি আমাকে বলো ফালা আদ্রি হাল আনা মুমিন আমলা, কত চমৎকার কথা, প্রশ্নকারী জিজ্ঞেস করছে হে হাসান বসরি তুমি কি মুমিন? হাসান বসরি জবাব দিচ্ছেন যদি তুমি বলো ইমানের অর্থ এই যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি রসুলকে বিশ্বাস করি, তাহলে অবশ্যই আমি একজন মুমিন। কিন্তু যদি তুমি বলো সুরে আনফালের দ্বিতীয় আয়াতে যেটা আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, মুমিন তারাই ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর সম্পর্কে স্মরণ করা হয় তাদের হৃদয়টা ভয়ে কেঁপে ওঠে, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুম ঈমানা, যখন আল্লাহর আয়াতসমূহ তাদের সামনে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বৃদ্ধি লাভ করে। যারা সালাত কায়েম করে, যারা আল্লাহর পথে খরচ করে, উলাইকুমুল মুমিনুনা হাক্কা, আল্লাহ বলছেন তারাই হল সত্যিকারের মুমিন। আইয়ুহাস সাইল ফালা আদ্রি হাল আনা মুমিন আমলা, হে প্রশ্নকারী এই আয়াতের আলোকে আমি বলতে পারবো না আমি সত্যিকারের মুমিন কি না। তাহলে এখানে ইমানের দুটো ব্যাখ্যা হয়ে যাচ্ছে না, শুধু আল্লাহকে বিশ্বাস করা, কিয়ামতে বিশ্বাস করা, কবরাজে বিশ্বাস করার নাম ইমান নয়। যখন এই ইমানের আলোকে আপনি আমল করবেন সে আমল আল্লাহ পাকের নিকটে কবুল হবে, তখনই হাসান বসরির ব্যাখ্যা অনুযায়ী আপনি সত্যিকারের মোমেন। আল্লাহ বলছেন উলায়াকুম মুমিনুনা হাক্কা, ওরাই হলো সত্যিকারের মোমেন। তো কোরআনের ভাষায় এবং তাবেঈ বিদ্বান হাসান বসরির ভাষায় সত্যিকার মোমেন তিনি যার ইমানের সঙ্গে আমল থাকবে। আমলবিহীন ইমান শাখা পত্রবিহীন নেড়া বৃক্ষের ন্যায়। একটা নারকেল গাছ খাড়া আছে, নারকেল নাই, ডাব নাই, ডালফলা কিছুই নাই, আর একটা পাশে নারকেল গাছ আছে, তাতে ডাব আছে, শুকনো নারকেল আছে, একেবারে টাইটম্বুর অবস্থা। এই দুটি গাছের তুলনা, দুটি গাছকে আপনাকে অবশ্যই নারকেল গাছই বলতে হবে, কিন্তু আপনি যাবেন ওই গাছটার নিকটে যে গাছটাতে ফল আছে, ডাব আছে, নারকেল আছে, ছোবড়া আছে, কাজে লাগে। যে গাছটার মাথায় নেড়া ও গাছটার কাছে কিন্তু আপনি যাবেন না। কিন্তু যদি জিজ্ঞেস করা হয় ভাই এই দুটো কি গাছ, আপনি দুটাকেই নারকেল গাছই বলবেন, আপনি একটাকে নিম গাছ বলতে পারবেন না, ঠিক না? দুটোই কিন্তু নারকেল গাছ, কিন্তু একটা নারকেল গাছের মাথা ফাঁকা, কিচ্ছু নাই, আর একটা গাছে সবই আছে। এই দুটো নারকেল গাছের মধ্যে ব্যাখ্যা আসেন যারা জবরিয়া, কিছু হইতে কিছু না, যা কিছু আল্লাহ হইতে হয়, আমার কোনো কর্ম ক্ষমতা নাই, আমি মুজবির মাহাজ, আমি বাধ্য গত একটা জীব, তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, চোর হইয়া চুরি করো, পুলিশ হইয়া ধরো, যেমনি নাসা তেমনি নাসি, পুতুলের কি দোষ? এই আকিদার অনুসারী যারা, যারা আমলের কোনো গুরুত্ব তাদের কাছে নাই, যা কিছু সবই আল্লাহ করায়, নিজের কোনো কর্মক্ষমতা নাই, নিজেকে একজন বাধ্যগত প্রাণী মনে করেন, এদেরকে বলা হয় জবরিয়া। এদের কাছে আমল ইমানের অংশ নয়। মুরজিয়া, এদের কাছে আমল ইমানের অংশ নয়, যেহেতু গাছে ডাব নারকেল কিচ্ছু নাই, ও পাক্কা ইমানদার, অর্থাৎ সঠিক একটা নারকেল গাছ, যদিও তার মাথায় কিছু নাই। আহলে হাদিসের ইমান হচ্ছে এই, উনি ইমানদার বটে কিন্তু ওর মধ্যে আমল নাই, শুধু ইমান আছে বলে ওকে কাফের বলা যাবে না, ওকে নিম গাছ বলা যাবে না, ওকে নারকেল গাছই বলতে হবে। আর খারিজিদের ইমান হচ্ছে এই, যেহেতু ওর আমল নাই অতএব ও কাফের, ওকে হত্যা করা ফরজ, ওর রক্ত হালাল। তিনটে ব্যাখ্যা হলো, যে গাছের মাথায় কিচ্ছু নাই, সিরেফ নারকেল গাছ দাঁড়িয়ে আছে, এইটা মুরজিয়া জবরিয়াদের কাছে সত্যিকারের একটা নারকেল গাছ। আর খারেজি আকিদা মতে ওটা কোনো গাছই নয়, ওটা সিরেফ আগাছা কেটে ফেলো। আহলে সুন্নাহ ওয়াল জামাত এবং আহলে হাদিসের কাছে ওটা অবশ্যই নারকেল গাছ, তবে ফলবিহীন, ওটা ফাসেক, আমল নাই, ওর রক্ত হালাল করা যাবে না, ওকে কাফের বলা যাবে না, ওকে হত্যা করা যাবে না, বরং ওটাকে ফল হওয়ার সুযোগ দিতে হবে, তবতিল্লা করে যদি আবার ফিরিয়ে আসে অথবা ওকে মারা যাবে না। এই আকিদাই হয়েছে উপমহাদেশে এবং বিভিন্ন দেশে তথাকথিত জঙ্গিবাদ, যারা মনে করেন যেহেতু সরকার গোনা কবিরা করেছে, অর্থাৎ সরকার কাফের হয়ে গেছে, ওকে হত্যা করো, বোমামারি শেষ করে দাও, এটা হলো খারিজি আকিদা, যারা বলে ওই নারকেল গাছে কোন ফল নেই, অর্থাৎ গাছটা কাটি ফেলে দাও। আর যারা বলে যে যাই হোক গাছটা তো আছে, ফল তো হতেই পারে, রেখে দাও, ও আপাতত ফল নেই কিন্তু পরে ফল হতেই পারে, এর হল আহলে হাদিস, এরা কাটা না নিষেধ মনে করে, নাজায়েজ মনে করে, হারাম মনে করে, আল্লাহ নবী কাটতে বলেন নাই। আল্লাহ নবী তাকে মাথা ব্যথা হয়েছে, মাথা কেটে ফেলবেন না, ওষুধ খাবেন, আহলে হাদিস বলে ওষুধ খেয়ে মাথা সারাও, আর খারেজিরা বলে মাথা যেহেতু ব্যথা হয়েছে মাথাটাই কেটে ফেলে দেন, জীবনের ব্যথা হবে না। এই খারেজি ব্যাখ্যার মধ্যে আহলে সুন্নাহ ওয়াল জামাত কখনো যায় না, আহলে হাদিসে কখনো যায় না, কিন্তু ওটাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতন ইমানদারও বলা যাবে কি, যাতে ফল নাই কিছু নাই? যারা ধারণা করেন যেহেতু ওটা নারকেল গাছ, ফল না থাকলেও ওটা নারকেল গাছে বটে, অতএব এটাও গাছ ওটাও গাছ দুটোই সমান, এই চিন্তাধারাটা ভুল চিন্তাধারা। ইবনে মাসউদ বলছেন দুনিয়ার সমস্ত মানুষের, ওমর ফারুক বলছেন দুনিয়ার সমস্ত মানুষের ইমান যদি একদিকে এক পাল্লায় রেখে দেওয়া হয়, আর একে আবু বকরের ইমান যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আবু বকরের ইমান দুনিয়ার সকল মুমিনের চেয়ে বেশি হবে কিয়ামতের মাঠে। আর সেই আবু বকরের তুলনা করতে আপনি আমার সাথে, যদিও দুটি নারকেল গাছ বটে কিন্তু উনি হচ্ছেন আমলে ফলে ফুলে টাইটুম্বুর একটা ফলদার বৃক্ষ, আর আমি একটা ফলবলহীন বাজে, আমার দ্বারা মানুষের কোনো উপকার হয় না। তবে যেহেতু দুজনের ইমান একই, দুজনে আল্লাহকে বিশ্বাস করেছি, দুজনে রসুলকে বিশ্বাস করি, দুজনে কিয়ামতে বিশ্বাস করি, বিশ্বাসের দিক দিয়ে আবু বকর এবং আমি হয়তো বা সমান, কিন্তু আমলের দিক দিয়ে তিনি কোথায়, আমি তার পায়ের ধুলো সমান নই। আল্লাহ বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুম ঈমানা, যখন মুসলমানের সামনে কোরআন আয়াত তেলাওয়াত করা হয় তখন তার ঈমান বৃদ্ধি পায়। যারা মুরজিয়া তারা বলে ঈমানের কোনো হ্রাস বৃদ্ধি নাই, বাড়েও না কমেও না, সেটা একটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয়। আপনি খুশিতে যেমন আনন্দিত হন, দুঃখে যেমন মলিন হয়ে যায় চেহারাটা, ঠিক অনুরূপভাবে আপনার ভালো কাজে মানুষ উপকৃত হয়, আপনিও খুশি হন, আল্লাহও খুশি হন। আপনার মন্দ কাজে মানুষ ক্ষতিগ্রস্ত হয়, আপনি নিজে দুঃখিত হন, আল্লাহ নারাজ হন, এটা হতেই হবে। এই ঈমান যদি থাকে তাহলে কবরে গিয়ে হয়তো জবাবদিহি সমস্যা হবে না। এই ঈমানের সঙ্গে আমল যদি দুরুস্ত হয়, সহি হাদিস মোতাবেক যদি আমাদের আমলগুলি হয়ে যায়, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। আপনি যে কোনো কাজ করবেন, কাজটা তো দেখতে হবে মিলল কি না, প্রশ্নমালার সঙ্গে উত্তরমালা যদি মিল না হয় আপনার অঙ্ক তো সঠিক হবে না, দুইয়ে দুয়ে চার হতে হবে। আপনি একটু বেশি বেশি ভালো কাজ করতে গিয়ে দুইয়ে দুয়ে পাঁচ লিখে দিলেন, আপনার নম্বর কি ওস্তাদ বেশি দিবেন, জিরো হবে। যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে বিধান দিয়ে গেছেন সেইভাবে যদি আমরা কাজ করি, সেই বাউন্ডারির মধ্যে থেকে যদি কাজ করি, তাহলে আমরা সীমালঙ্ঘনকারীর মধ্যে যাব না। এই আয়াতের শেষ দিকে আল্লাহ বখশারা বলে দিচ্ছেন লঙ্ঘন করবে তারা কবরে যেয়ে জবাব দিতে পারবেন না। দুনিয়াতে আমার আপনার মাতব্বরি চলবে, যা খুশি আমি করব, আমার এলেম আছে, আমার হেলেম আছে, যা খুশি করব, শক্তি আছে, ক্ষমতা আছে, ওখানে যে কোনো কাজে লাগবে না। ওখানে যে একটাই জবাব হবে, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, এই কথা বলতে হবে। হে আল্লাহ, মৃত্যু যদি চূড়ান্ত ঠিকানা হইতো, আবার যদি আমাকে জবাব দিয়ে না করতে হইতো, হে আল্লাহ আজকে আমার মা আগনা আন্নি মালিয়া, দুনিয়াতে এত ব্যাংকে টাকা পয়সা রেখে আসছে কোনো কাজে লাগলো না। হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়া আমার রাজনৈতিক ক্ষমতা ছিল, আমি রাস্তায় বের হতাম পুলিশ প্রহরা নিয়ে, আমার কর্মীরা আমাকে স্যালুট দিত, আমার পুলিশ আমাকে স্যালুট দিত, সারা দেশ আমাকে নিয়ে কি মাতোয়ারা হয়ে যেত, কোথায় গেল হালাক আননি সুলতানিয়া, আমার যাবতীয় সালতানাত আজকে চলে গেছে, হালাক হয়ে গেল। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, ধরো ওকে, বড়িবদ্ধ করো ওকে, জাহান্নামে ফেলো ওকে, অথবা সত্তর গজ লম্বা লোহার শিকল দিয়ে কঠিন করে বেঁধে ফেলো ওকে, কারণ ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহি আল আযীম, ও সত্যিকার অর্থে মহান আল্লাহর উপরে বিশ্বাস আনে নাই, শুধু মানুষকে আল্লাহ আকবার বলতো, তাই ও আল্লাহ আকবার বলতো। যদি অন্তর থেকে সে আল্লাহকে বিশ্বাস করত, তাহলে আজকে কবরে গিয়ে সে মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে যেত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, বলতে পারবে না। ও জিহ্বা তো আমার কন্ট্রোলে আছে, ও বলতে পারবে না, কারণ দুনিয়া সে ফাঁকিবাজি করেছে। মনে রাখবেন আবু জাহাল কিন্তু আল্লাহকে বিশ্বাস করত, যখন বদরের যুদ্ধ জন্য আবু জাহাল বেরোচ্ছে তার সেনাবাহিনী নিয়ে, কি বলছিল সে, আল্লাহুম্মা ইন কানা মুহাম্মাদুন আলা হাক্কিন ফানসুরহু ওয়া ইন কুন্না আলা হাক্কিন ফানসুরনা, আল্লাহুম্মা আনসুর আ'লাল জুনুদাইন ওয়া আকরামাল ফিআতাইন, হে আল্লাহ যদি মুহাম্মদ হকের উপরে থাকে তুমি মুহাম্মদকে সাহায্য করো, যদি আমরা হকের উপরে থাকি তুমি আমাদেরকে সাহায্য করো, হে আল্লাহ দুই সেনা দলের মধ্যে আলাল জুনুদাইন যেটা সবচেয়ে উন্নত সম্মানিত যেটা সেনা দল তুমি তাদেরকে সাহায্য করো, ও আকরামাল ফিআতাইন সবচেয়ে সম্মানিত যারা তুমি তাদেরকে সাহায্য করো, ইঙ্গিতে সে বুঝাতে চেয়েছে পৃথিবীর সবচেয়ে সম্মানিত বংশ হল কুরাইশ, রামরা হলাম কুরাইশের নেতৃস্থানীয় বংশ, অর্থাৎ আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। এই ইঙ্গিত এটাই বুঝাতে চেয়েছিলেন, তিনি এটাও বলেছিলেন সবচেয়ে মেহমানদারি আক্তানা আলীর রহমে আউসারানা, পুরোটা মনে আসছে না, তিনি বলেছিলেন আমাদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক কে ছিন্ন করে গেছে, আল্লাহ তুমি ধ্বংস করো। ইঙ্গিতে রসুলকে বুঝাচ্ছিলেন যে রসুল তো মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন, তিনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে চলে গেছেন, আত্মীয়রা সব মূর্তি পূজা করে, উনি তাদের ধর্ম ত্যাগ করে মূর্তির বিরুদ্ধে কথা বলেছেন, অতএব ইন্না মুহাম্মদ কাদ ফারাকাল জামা, মুহাম্মদ আমাদের জামাতটাকে বিভক্ত করে দিয়েছে, অতএব আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও। এই দোয়া আবু জেহেল বলার মানে কি, আবু জেহেল আল্লাহকে সার্বভৌম ক্ষমতার অধিকারী বলে বিশ্বাস করত, আবু জেহেল আল্লাহকে সর্বশক্তিমান বলে বিশ্বাস করেছিল, সে কখনোই আল্লাহকে অস্বীকার করে নাই। আপনাদের ধারণা ভুল ঠিক হবে না, আমরাও আল্লাহকে বিশ্বাস করি। আল্লাহ বলছেন ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন, দুনিয়ার অধিকাংশ মানুষ ইমানের দাবি করলেও ওরা অধিকাংশই মুশরিক। এই আয়াতটা নাযিল হয়েছে কোথায়? মক্কাতেই, সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে। মক্কাতেই আল্লাহ পাক তার রসুলকে বলে দিচ্ছেন তোমার সামনে আবু জাহেলের গোষ্ঠী আল্লাহ আল্লাহ করছে, ওরা একটাও আসলে আল্লাহকে বিশ্বাস করে না। এমনকি যখন যুদ্ধ শুরু হচ্ছে বদরে গিয়ে, সেখানে গিয়েও আবু জাহেল আল্লাহর নাম নিচ্ছে। আমরা কখনোই এখান থেকে ফিরে যাওয়া যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের, আমার এবং মোহাম্মদ একটা ফয়সালা না করে দেন। দেখা যাচ্ছে আবু জাহেল প্রতি মুহূর্তে আল্লাহর প্রতি অকল করেছে, এরপরেও আল্লাহ পাক তার কথা শোনেননি। কেন শোনেন নাই? যে আবু জাহেলের এই আল্লাহর আজাব হবে এটাকে অস্বীকার করার ক্ষমতা আপনার নাই। কিয়ামতের মাঠে তো চূড়ান্ত আজাব তো বসেই আছে সে আমাদের অপেক্ষায়। বরং হাদিসে এটা আসছে ইজা মা তাকাত কামাত কিয়ামতুহু, মানুষ যখন মৃত্যুবরণ করে তার কিয়ামত তখন থেকে শুরু হয়ে যায়। অতএব আমাদেরকে কবর আজাবের বিষয়টি খেয়াল রাখতে হবে, যে কোনো সময় যে কোনো কাজে মৃত্যুর ওই করুণ চেহারাটা সামনে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি শুক্রবার দিন রাত্রে বা শুক্রবারের দিনে মারা যায়, সে ব্যক্তি কবরের ফেতনা থেকে নিরাপদ থাকে। আজকে আমাদের একজন কর্মী মারা গেলেন, জানাজা জুমার পরে হবে, সে বড় কামনা ছিল যে আমি যে তার জানাজাটা পড়ব। দুঃখ এই যে এমন জায়গায় আমরা বসবাস করছি যে চোখের পলকতে যেতে পারি না, তাই আসার আগেই মোবাইলে তার বাপকে সান্ত্বনা দিয়ে চলে এলাম। আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তি শুক্রবারে মৃত্যুবরণ করে বা শুক্রবার রাত্রিতে মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তাকে কবরের ফিতনা থেকে নিরাপদ রাখেন। হাফেজ সৈয়দ রহমতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিচ্ছেন এইবারে এইভাবে যে যেহেতু শুক্রবার দিন জাহান্নামকে উত্তপ্ত করা হয় না, জাহান্নামকে বন্ধ রাখা হয়, এবং জাহান্নামের দারোগা অন্যদিনের মতো আচরণ করেন না, এই দিন বরং তার চেয়ে কম সহজ আচরণ করেন। সেই কারণে এই দিন মৃত্যুবরণ করলে কোনো মুমিন মৃত ব্যক্তি জাহান্নামের এই ফেতনা কবরের ফেতনা থেকে নিরাপদ থাকে। এটা কি আমরা সাহেবি মেরাজ ব্যাখ্যা দিচ্ছেন এইভাবে, এটা দিয়ে প্রমাণ হয় এই যে স্থানের এবং সময়ের একটা প্রভাব আছে যেটা আমরা বুঝতে পারি না। ধরুন আরাফাতে ময়দানে হজ করলে কতগুণ নেকি তাতে হিসাব নিকাশ নাই। আল্লাহর ঘরে যদি কেউ এক একটা সালাত আদায় করে, অন্য জায়গার চেয়ে 100,000 সালাতে বেশি নেকি তিনি পাবেন। যদি কেউ মদিনা মসজিদে নববীতে সালাত আদায় করেন, অন্য সকল মসজিদের চেয়ে 1,000 গুণ বেশি নেকি তিনি পাবেন। এটা দিয়ে প্রমাণ হয় যেমন শুক্রবার দিন, শুক্রবার দিনকে বলা হচ্ছে খায়রু নিয়ামত তালাতের শামস, সূর্য উদয় হয়েছে শুরু থেকে এই পর্যন্ত সবচেয়ে উত্তম দিন হচ্ছে শুক্রবার, জুমার দিন। এটাকে বলা হচ্ছে সাপ্তাহিক ঈদের দিন। কারণটা কি? এই সময়ের একটা প্রভাব আছে এবং স্থানের একটা প্রভাব আছে। এই হাদিস তার প্রমাণ করে যে এই দিনের বরকতে, এই জুমার দিনের বরকতে আল্লাহ পাক এমনকি কবর আজাব পর্যন্ত হালকা করে দেন। এই দিনটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে আমাদের পালন করা উচিত। সন্ধ্যা পর্যন্ত রসুলের উপরে দরুদ পড়তে হবে, বেশি বেশি করে আল্লাহ স্মরণ করতে হবে, জিকির আজকার তহবিল তাহলিল করতে হবে। এই দিন যেন কোনো অন্যায় কাজে আমরা লিপ্ত না হই, দয়া করে খেয়াল রাখবেন। ছুটির দিন বলি আপনারা, এই দিন যত প্রতিষ্ঠানের অনুষ্ঠানগুলো হয় এই শুক্রবার দিনই হয়। এমনকি দেখা যায় পত্রিকা লেখে আজকে সিনেমার শুভ মুক্তি শুক্রবার, কত নাউজ বলে বলতো লজ্জা মুসলমানের দেশে, এত বাজে কাজের উদ্বোধন করা হবে শুক্রবার দিন, শুক্রবার দিনটাকে ওই কাজের জন্য আসেনি। যাই হোক, যেটা বলছিলাম, আল্লাহ রাসূল বলছেন বারাবে নাজুলতে হাদিসটা আসছে, যখন মানুষকে কবরে রাখা হবে এবং তখন তাকে জিজ্ঞেস করা হবে এবং সে যখন অবলীলাক্রমে বলে দেবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মানে রেখে দে হে আমার উম্মত, যালিকা হুয়া কওলুহু তাআলা ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা। এটাই হলো সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতের বক্তব্য। আল্লাহ পাক দৃঢ় রাখবেন মুমিনদেরকে দৃঢ় কওল দ্বারা এই দুনিয়াতে এবং আখেরাতে। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতেও যেন তৌহিদের উপরে দৃঢ় রাখেন, মৃত্যুর পরেও যেন আমরা তৌহিদের কলমা বলে জান্নাতবাসী হতে পারি। আমিন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।